الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. الله سبحانه وتعالى আমাদের কে যে সব নিয়ামত দিয়েছেন সে সব নিয়ামত সংক্রান্ত এই হাদিসটি আমরা হাদিসটি শুনলে বুঝতে পারব নিয়ামতের কদর আর মূল্য কতটুকু। আমরা অনেকবারই শুনেছি এটা সূরা তাকাথুরের তাফসীরে সকলেই করে, তো আজকে বাস্তবে হাদিসটি পেশ করছি আমি সংক্ষিপ্ত। حافظ منذر رحمه الله بلچن عن أبي هريرة رضي الله عنه قال خرج رسول الله صلى الله عليه وسلم ذات يوم أو ليلة فإذا هو بأبي بكر وعمر رضي الله عنهما. الله رسول صلى الله عليه وسلم ایک دن ایک بار دینے بار اتلے بیر خلن بیر ہوئے دیکھ لن ابو بكر ابن عمر رضي الله عنهما انہوں رو بیرے بیرے ست নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, মা আখরাজাকুমা মিন বুয়ুতিকুমা হাযিহিস সাআ, তোমাদেরকে তোমাদের ঘর থেকে এই সময় কে বের করলো বা কোন জিনিস বের করলো তোমাদেরকে? ক্বালা আল জুউ, তারা বললেন ভুক। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দুই মন্ত্রী, ঠিক না, আবু বকর উমর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দুই সাথী, আবার এমন দুই সাথী নবী করিম বলেছেন দাখালতু আনা ওয়া আবু বকর ওয়া উমর ওয়া খারাজতু আনা ওয়া আবু বকর ওয়া উমর, প্রবেশ করলাম তো আমার সাথে প্রবেশ করেছেন আবু বকর ওমর, বের হলাম আমার সাথে বের হয়েছেন আবু বকর ওমর। সুবহানাল্লাহ, বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তোমরা কেন বের হয়েছো? তারা বললেন কুদার জ্বালায় বের হয়েছি। আপনারা দেখেন একটু খেয়াল করেন, আজকে আপনারা সবাই ভাত খেয়েছেন? তারপরে আল্লাহ রাসূল নিজে বলছেন আল্লাহ কসম খেয়ে বলছি আমিও ওই কারণেই বের হয়েছি বা ওই জিনিসটি আমাকে বের করেছে যে জিনিসটি তোমাদেরকে বের করেছে, তার মানে বুকের জ্বালা বের হয়েছে। সুবহানাল্লাহ, একটু সান্ত্বনা আর কি, ভুক তো থাকবেই, ভুক তো বুকের জ্বালা তো যাবে না। তখন নবী করিম তাদেরকে বললেন কুম, উঠো তোমরা। ফাকামু মাআহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা গেলেন। ফাআতা রাজুলান মিনাল আনসার, আসলেন এক আনসারি সাহাবীর বাড়িতে, এসে দেখলেন উনি তার বাড়িতে নেই। ফাইদা হুয়া লাইসা ফি বাইতি, যখন তার স্ত্রী ওই সাহাবি আনসারি তার স্ত্রী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন, তখন তাকে বললেন, তখন তিনি তাদেরকে সাদর সম্ভাষণ জানালেন, বললেন মারহাবা ওয়া আহলান, নিজের বাড়িতে আপনারা এসেছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন ওই সাহাবীর স্ত্রীকে, আইনা ফুলান, অমুক কোথায়? তিনি বললেন আমাদের জন্য মিঠা পানি নিয়ে আসার জন্য গেছেন। লাহাবা ইস্তাযিবু লানা মিনাল মা, এমনি মুহূর্তে ইজ জাআ আল আনসারি, ওই আনসারি সাহাবী চলে আসছেন বাড়িতে। যখন তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখলেন আর তার দুই সাথীকে দেখলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার দুই সাথীকে দেখলেন, তাই না? ওই দুই সাথী কে? ইয়ার লাগবে, দুই সাথীকে দেখলেন, দেখে বললেন আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করুন, সমস্ত প্রশংসা আল্লাহ, লা আহাদুন ইয়াউম আকরামা আদিয়াবান মিন্নি, আমার মতো আজকে এরকম ভালো মেহমান পেয়ে আজকে আমি যতটুকু ধন্য লাভ ধন্য হয়েছি এরকম ধন্য পৃথিবীতে আর কেউ হয়নি। সুবহানাল্লাহ, সত্যি কথা, কারণ তার বাড়িতে নবী এসেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বাড়িতে কে এসেছেন? আবু বকর আর উমর এসেছেন রাদিয়াল্লাহু আনহুমা। সবচেয়ে বেশি সম্মানিত আজকে আমি এরকম উচ্চ পর্যায়ের মেহমান পেয়ে, তারপরে ওই সাহাবি গেলেন, গিয়ে একটা খেজুরের গুচ্ছ নিয়ে আসছেন, এক গুচ্ছ খেজুর বা খেজুরের একটা ডাল, ওই ডালে বিভিন্ন রকমের খেজুর মজুদ, একদম খেজুর যখন থাকে হালকা রেখে এরকম, তারপর আর একটু শুকনো আর একটু কাঁচা, এরকম যেদিকে রুতব বলা হয়, তিন প্রকার খেজুর এক গুচ্ছ ছিল, এটা নিয়ে আসেন এক ডালে। বললেন ইয়া রাসূলুল্লাহ, তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন কুলু মিন হাযি, আপনারা এটা খান, আর হাতে নিলেন ছুরি, ও আখাযা মুদিয়া ছুরি, মানে একটা কিছু জবাই করে ফেলেন, সুবহানাল্লাহ বিহামদিহি, প্রথমে খেজুর পেশ করলেন, হ্যাঁ, আর যেহেতু মিঠা পানি দিলেন মিঠা পানিও পেশ করবেন নাকি, যেহেতু উনি পানি আলাদা নিয়ে গেছেন, কিন্তু হাদিসে এসে ওটা পেশ করে তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ খান, আপনারা এটা খান, তারপরে হাতে হাতে নিলেন ছুরি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন ইয়াকা ওয়াল হালু, দুধের বকরি কিন্তু জবাই করো না, যে বকরি দুধ দেয় এরকম বকরি জবাই করো না। তারপরে উনি গেলেন, গিয়ে তাদের জন্য বকরি জবাই করলেন, দেখেন আর আরবের রান্না তো আপনারা বুঝেন, আমাদের মধ্যে তো সময় লাগে না তো, হ্যাঁ, প্রথমে মশলা ডালতে হয়, তারপরে কষাতে হয়, তারপরে প্রথম নম্বর তেল ডালতে হয়, তারপরে গরম করতে হয়, তারপর এরকম এরকম করেন আপনারা, আমি কিন্তু রান্না বান্না করিনি, একদম শুনেছি আল্লাহ আমাকে হেফাজত করেছে, বুঝছেন, করলেও মুমকিন মিন্ন শহীদ হয়ে বসুন, কিন্তু আমার অভিজ্ঞতা কম রান্নার, বুঝছেন, আপনারা বলবেন আমি সব জানি, মাফি মাফি মালু, সুবহানাল্লাহ, তারা রান্না করে মানে ওই সাহাবি বকরি জবাই করে রান্না করে নিয়ে এসেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সামনে, বাস অল্প সময়ের ভিতরে হয়ে গেছে আর কি, বেশ সময় লাগে না আলহামদুলিল্লাহ। খাবার এবারে তারা খাবার খেয়েছেন ওই বকরি আর ওই খেজুর খেয়েছেন, আর ওয়াশারি বুম পানি পান করেছেন, তাহলে আলহামদুলিল্লাহ আমরা যে খাবার খাই পানি পান করি না তার দলিল মজুদ, ঠিক না, খেজুর খাই পানি খাই, ভাত খাই পানি খাই, রুটি খাই পানি খাই, মজুদ কোশারি বুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলেন আর আবু বকর উমর রাদিয়াল্লাহু আনহু খেলেন আর পানি পান করলেন। এবারে যখন তারা খাবার খেলেন, পেট ভরলো, আত্মতৃপ্তি লাভ হলো, তৃষ্ণা মিটলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর আর উমরকে বললেন, সুবহানাল্লাহ, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাতুসআলুন্না আন হাযান নাঈম ইয়াওমাল কিয়ামাহ, যার হাতে আমার জান তার কসম খেয়ে বলছি এই নিয়ামত সম্পর্কে তোমাদেরকে কাল কিয়ামতের দিন প্রশ্ন করা হবে, কথা বুঝছেন আপনারা, ভুক আছেন বুকের জ্বালায় লাস্টে অন্যের বাড়িতে এসে খাবার খেয়েছেন, তারপরে পেট ভরলো, এবারে আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিন এই নিয়ামত সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে, তো আমরা যে সবসময় খাবার খাই আমরা তো ভুক লাগাই খাই, ঠিক কিনা, নবীর মর্যাদা কতটুকু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ রে হ্যাঁ, আর এরকম কষ্ট করেছেন, আমরা আজ কষ্ট না করে হারাম পথে চলে যাই, কামাইয়ের জন্য হালাল নাই তো আলাতুল হারাম পথে চলে যায়, ওরা একটা কিছু তো করতে হবে, আছে না এরকম, কালকে এক জায়গায় দর্শ দিয়েছিলাম, একজন পাকিস্তানি ভাই এসে বলেছে দেখি শেখ সাহাব, মানে সে প্রথমে পাঞ্জাবি শুরু করেছে, বলছে যে কথা আপনি বলেছেন ঠিকই বলেছেন, কারণ এখানে কিছু লোক আছে 10,000 রিয়াল দিয়ে ভিসা কিনেছে আর ওখানে গিয়ে বিক্রি করেছে, যার ফলে মানুষ বাংলাদেশ থেকে 6 লাখ 6.5 লাখ 5.5 লাখ খরচ করে এসছে, সত্য না মিথ্যা, কি বোঝেন আপনারা এই ব্যবসা, এটা যাই ভিসার ব্যবসা বলতে কিছু আছে নাকি সৌদিতে, খবরদার আমাকে বলে আমি ব্যবসা, কেউ কেউ আমাকে বলে আমি ব্যবসা, ওই কেউ কেউ আমার ছাত্রদের মধ্যে থেকে কাউকে বলে আর কি এটা আমার ব্যবসা, কিসের ব্যবসা এটা, অনেক মানুষ এখানে এসে দেখছেন আটকা পড়েছে, কালকে একটা ছেলেকে দেখলাম বলে ছয় মাস যাবত এসেছে কাজ নেই, ছয় মাস যাবত তোরা জানো কিনা জানি না, আছে এরকম। আর এখানে তো মনে হলো একদম জিন্দা, তিন মাস সাড়ে তিন মাস চার মাস যাবৎ আছে, কত লোক আমরা দেখতে পাই কাজকর্ম বলতে কিছুই নেই, এটাও নাই। ভয় করুন আল্লাহকে, হালাল বলতে থাকবেন, কথা বুঝলেন, হারামে যাবেন না, চোখ বন্ধ করলে কি অবস্থা, কই তোমার টাকা পয়সা, শুধু মচমচা মচমচি মচমচি রিয়াল রিয়াল, চোখ যখন বন্ধ হবে রিয়াল নেই, হারাম কবর আজাব শুরু হয়ে যাবে যদি আল্লাহ মাফ না করে, ঠিক না? আল্লাহ যদি মাফ করে এটা আরেক কথা, মুসলমান কবর আজাব কিন্তু আমাদেরকে বিশ্বাস করতে হবে, কবর আজাব আছে কিনা। আচ্ছা দেখেন, আমি বেশ লম্বা করছি না, এখানে বস হাদিস একটা বলছিলাম, এটি শেষ ইনশাআল্লাহ। বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর আর উমরকে বললেন, আল্লাহর কসম খেয়ে বলছি তোমাদেরকে এই নিয়ামত সম্পর্কে কাল কিয়ামতের দিন প্রশ্ন করা হবে, তোমাদেরকে তোমাদের ঘর থেকে কোন জিনিস বের করেছিল, ভুক খুদা বের করেছিল, আর তোমরা পারে তোমাদের তোমাদের বাড়িতে ফিরবে এই নিয়ামত উপভোগ করে। সুবহানাল্লাহ, সবচেয়ে বড় নিয়ামত দুনিয়ার মধ্যে ইসলামের পরে, ইসলাম তো বলতেই হয় না, ইমানের পরে সবচেয়ে বড় নিয়ামত সেহাত, স্বাস্থ্য, খাবার দাবার এগুলো নিয়ামত, স্বাস্থ্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এর চেয়ে বান্দা উত্তম দোয়া করতে পারে না, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল মুআফাতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, হে আল্লাহ আমি তোমার কাছে আফিয়াত চাই, সুস্বাস্থ্য চাই, নিরাপত্তা চাই দুনিয়াতে এবং আখিরাতে, আপনি যদি সুস্থ থাকেন আর নিরাপদ থাকেন নিয়ে না। দ্বিতীয় নম্বর আখের, এর সাথে সাথে কি আসে আখের, আমরা তো আলহামদুলিল্লাহ এখানে আছি, কত সুন্দর ভালো ভাবে জীবনযাপন করছি, যদি এখন একটু ধাক্কা ধাক্কা আছে দেখবেন অশান্তি বলতে কিছুই নেই, সবই শান্তি, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করবেন, হারাম পথে থাকবেন, হারাম পথে যাবেন না, এই হাদিসটি স্মরণ রাখার চেষ্টা করবেন। দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুদার জেলায় ঘর থেকে বের হয়েছেন, আমি তো বছর পর বছর যাচ্ছে জীবনে কখনো কুদাই দেখলাম না, হ্যাঁ তবু আমি বলি আমার আল্লাহ আমাকে কিছু দিল না, বলে আউযুবিল্লাহ, আছে কিনা এরকম মানুষ, বলে কিনা? ভয় করো আল্লাহকে, আল্লাহ না শুকরি করো না, আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করো, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আল্লাহর জন্য শুকরিয়া আদায় করতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও, আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দাও, আখিরাতে কল্যাণ দাও, জাহান্নাম থেকে নাজাত দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।